বাবা তুমি সেজে গেলে আমাকে তিম করে, বাবা তুমি সেজে গেলে আমাকে তিম করে, বার বার তোমাকে মনে পড়ে আর অশ্রু ঝরে, বাবা তুমি সেজে গেলে আমাকে তিম করে, বার বার তোমাকে মনে পড়ে আর অশ্রু ঝরে, বার বার তোমাকে মনে পড়ে আর অশ্রু ঝরে, তুমি ছিলে তাই সদা সাহস পেতা, ব্যর্থতা যত ছিল ভুলে যেতা, তুমি ছিলে তাই সদা সাহস পেতা, ব্যর্থতা যত ছিল ভুলে যেতা, আশার বাণীতে যেত মনটা ভরে, বাবা তুমি সেজে গেলে আমাকে তিম করে, বার বার তোমাকে মনে পড়ে আর অশ্রু ঝরে, বার বার তোমাকে মনে পড়ে আর অশ্রু ঝরে, সেই অনুপ্রেরণার কেউ দেয় না ভালোবাসার টানে তুলে নেয় না, সেই অনুপ্রেরণার কেউ দেয় না ভালো কষ্টরা তাই বুকে খেলা করে, বাবা তুমি সেজে গেলে আমাকে তিম করে, বার বার তোমাকে মনে পড়ে আর অশ্রু ঝরে, বার বার তোমাকে মনে পড়ে আর অশ্রু ঝরে, স্মৃতি হয়ে আজও আছে তোমার চাদর, হারিয়েছি চিরতরে তোমার আদর, স্মৃতি হয়ে আজও আছে তোমার চাদর, হারিয়েছি চিরতরে তোমার আদর, মাঝে মাঝে কাঁদি আমি শরণ করে, বাবা তুমি সেজে গেলে আমাকে তিম করে, বার বার তোমাকে মনে পড়ে আর অশ্রু ঝরে, বার বার তোমাকে মনে পড়ে আর অশ্রু ঝরে, বাবা তুমি সেজে গেলে আমাকে তিম করে, বাবা তুমি সেজে গেলে আমাকে তিম করে, বার বার তোমাকে মনে পড়ে আর অশ্রু ঝরে, বার বার তোমাকে মনে পড়ে আর অশ্রু ঝরে, বার বার তোমাকে মনে পড়ে আর অশ্রু ঝরে।